ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا تهرى آرو بولي بي هي آما دير پرتبالو آمرا آما دير نتا او پرباب شالي دير آنوغت كوريا چلام ايبن اوهارا آما دير كي پتو برشت كوريا چلو ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا هي آما دير پرتبالو উহাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং উহাদেরকে দাও মহা অভিসম্পাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবারাআহুল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা হে মুমিনগণ মূসাকে যারা ক্লেশ দিয়াছে তোমরা উহাদের ন্যায় হইও না উহারা যাহা রটনা করিয়াছিল আল্লাহ উহা হইতে তাহাকে নির্দোষ প্রমাণ করেন এবং আল্লাহর নিকট সে মর্যাদাবান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কর্ম ত্রুটিমুক্ত করিবেন এবং তোমাদের পাপ ক্ষমা করিবেন যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে তাহারা অবশ্যই মহা সাফল্য অর্জন করিবে আমি তো আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত পেশ করিয়াছিলাম উহারা ইহা বহন করিতে অস্বীকার করিল এবং উহাতে শঙ্কিত হইল কিন্তু মানুষ উহা বহন করিল সে তো অতিশয় জালিম অতিশয় অজ্ঞ ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما পরিণামে আল্লাহ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দিবেন এবং মুমিন পুরুষ ও মুমিন নারীকে ক্ষমা করিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু